الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأزواجه وأولاده وسلم. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل يرضى بكم، يرضى لكم ثلاثا، يسخط لكم ثلاثا، يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا، وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، وأن تناصحوا أن والله الله أمركم، وأن تناصحوا من واللهم الله أمركم، ويسخط لكم قيل وقال وكثرة السوال وإذاعة المال. رواه أحمد ومسلم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. جابتي وحمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দুরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত জুমার আগের জুমায় আপনাদেরকে খুতবা বলেছিলাম তাফজির সম্পর্কে, অপচয় সম্পর্কে। মানুষের জীবনের কতগুলো ব্যাধি আছে, যে মৌলিক ব্যাধিগুলো মুসলিম অমুসলিম সবার মধ্যেই আছে। মানুষ যতক্ষণ পর্যন্ত এই ব্যাধি থেকে নিজেকে বিরত রাখতে না পারবে, ততক্ষণ সে পূর্ণ মানুষে পরিণত হবে না। আর সে কারণে এই ব্যাধিগুলো আমাদের চিহ্নিত করে কোরআন এবং হাদিসে যে বক্তব্যগুলো এসেছে সেখান থেকে কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে ইমানদার বান্দারা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখেন। আর এগুলো ক্ষতিকারিতা থেকেও মানুষ বাঁচতে পারবে। অপচয়ের ক্ষতিকারিতা যে কি আপনাদেরকে সেদিন বলেছিলাম, এর প্রচুর ক্ষতিকারিতা থেকে মানুষ বেঁচে যাবে, মানব জাতি বেঁচে যাবে, পৃথিবী বেঁচে যাবে, দেশ বেঁচে যাবে। যে অপচয় মুক্ত হতে পারলে দেশের কোনো অশান্তি থাকবে না, মানুষের কোনো অভাব থাকবে না, দারিদ্র কোনো খবরই থাকবে না। কারণ আল্লাহ পাকের পৃথিবীতে যত মানুষ বা যত সৃষ্ট জীব দুনিয়াতে প্রেরণ করেছেন, তত প্রয়োজনীয় খাদ্য এবং অন্য সব কিছুই সরবরাহ করেছেন। সেদিন আপনাদের আয়াত বলে শুনিয়েছিলাম, আল্লাহ বলছেন আমি সব কিছুকে পরিমাণ মোতাবেক সৃষ্টি করেছি। এই পরিমাণ নষ্ট করি আমরাই, আল্লাহকে কোনদিন পরিমাণ নষ্ট করেন না। নিজের সংসারে বাপ সন্তানদের জন্য সবে নিয়ে আসে, এক সন্তান যদি কিছু নষ্ট করে ফেলে দেয় তো বাকিরা না মাহরুম হবেই, স্বাভাবিক কথাই। বা এক সন্তান যদি অপচয় করে বাকিরা মাহরুম হবেই, স্বাভাবিক কথা। আল্লাহ তার বান্দাদের জন্য যা প্রয়োজন সবে দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কোনো বান্দা আছে যেগুলো অপচয় করেন, আর সে কারণ নিরীহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন। অপচয়ের অনিষ্টকারিতাগুলো আগের দিন বলেছিলাম, ওগুলো শুনবেন, সেখানে অনেক কিছু পাবেন। আজকেও বলতে চাই খেল তামাশা সম্পর্কে, যেগুলো প্রয়োজন নাই অথচ আমরা করি। বাজে কাজ, বাজে কথা, অহেতুক সময় বেশ শুনতে ভালো লাগে, মিষ্টি কথা নয়, বলা যায় পোষা কথা, কিন্তু এগুলো শুনতে খুব ভালো লাগে। যেগুলো এক কথা এসেছে কোরআনে, লাঘব লাহব লাভ, তিনটা ভাষা এসেছে। ইন্নাম হায়াতুল হায়াত দুনিয়া লাহাবু ওয়া লাগু, দুনিয়াটির জীবনটা হচ্ছে লাহাব ওয়া লাগ, খেলাধুলা, খেলতামাশা। আর এই সুরাতে সুরায় মোমেনুন আল্লাহ পাক বলছেন কাদাফুল হাল মোমেনুন, সফল কাম হবে ওই মোমেনরা যাদের মধ্যে একটা গুণ থাকবে। তার মধ্যে একটা হচ্ছে এই আল্লাদিন হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে তন্ময় তদ্গত থাকবে, খুশু খুশুর সঙ্গে পূর্ণ মনোযোগ দিয়ে যারা সালাত আদায় করবে তারা সফল কাম হবে। এটা হল এক নম্বর গুণ। খেয়াল করে দেখবেন যাদের সালাত দ্রুত হচ্ছে, তিনি যত বড় আলেম ফাজল যাই হন না কেন, বুঝতে হবে উনি সফলকাম মুমিন নন। মনে পড়ে পিছনের কথা, ভারত উপমহাদেশের জিহাদ আন্দোলনের নেতা সৈয়দ আহমদ ব্রেলভি যখন দিল্লিতে গেছিলেন, তিনি একসময় দিল্লি মাদ্রাসা রহিমের ছাত্র ছিলেন, দুই বছর সেখানে লেখাপড়া করেছেন। তার উস্তাদ ছিলেন জগদ্বিখ্যাত মহাদ্দেস আল্লামা আব্দুল আজিজ দেহলভি রহমাউল্লাহ, এবং তার সিনিয়র সাথী ছিলেন আল্লামা ইসমাইল শহীদ, আল্লামা আব্দুল হাই, এই সমস্ত জগদ্বিখ্যাত মানুষেরা। উনি গেলেন দিল্লিতে ছাত্র হিসেবে, শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা জানা দরকার তা তিনি জানালেন। তার উদ্দেশ্য ব্যক্ত করলেন যে ভারত উপমহাদেশে ব্রিটিশরা যে জুলুম করে যাচ্ছে, মুসলমানদের উপরে যে দিন দিন জুলুম বাড়ছে, এবং বিশেষ করে পাঞ্জাবের শিখেরা যেভাবে জুলুম বাড়িয়ে দিয়েছে যা কল্পনার বাহিরে। কিছুদিন আগেই সেখানে আল্লামা ইসমাইল গিয়েছিলেন, দুই বছর তিনি পাঞ্জাব ঘুরেছেন এবং দেখেছেন যে সেখানে হিন্দুরা কোরআনের উপর পা রেখে সেখানে বক্তৃতা করছে, সে দেখছেন মসজিদের মধ্যে গরু বেঁধে পেশাব করানো হচ্ছে। স্বচক্ষে এগুলো দেখার পরে তিনি আর বরদাস্ত করতে পারেন নাই, তিনি জিহাদের সিদ্ধান্ত নিয়েছিলেন। মনন ভাবছেন জিহাদ তো করবো, কিন্তু কাকে নেতা বানাবো, আমরা তো আলেম মানুষ, আমরা তো অস্ত্র পরিচালনা বুঝি না। ইতিমধ্যে সৈয়দ ব্রেলভি চলে গেলেন দিল্লিতে এবং তার মনের বাসনা ব্যক্ত করলেন। আল্লামা ইসমাইল রাহমাউল্লাহ তার বড় চাচা আব্দুল আজিজ দেহলভির কাছে গিয়ে বললেন, চাচাজি আমাদেরই ছাত্র সৈয়দ আহমদ এসেছে দিল্লিতে, তার উদ্দেশ্য এই, এ বিষয়ে আপনার পরামর্শ কি? তিনি কিচ্ছু না বলে খালি একটি কথা বললেন, তোমরা ওকে দিয়ে সালাত পড়াও এবং তোমরা নিজেরা মুক্তাদি হও, তারপরে এসে আমাকে রিপোর্ট দাও, এরপর আমি বলবো। দেখেন কি কথার কি জবাব, যুদ্ধ করবে, যুদ্ধ করার জন্য সালাত প্রয়োজন আছে নাকি? সেখানে প্রয়োজন উন্নত মানের সৈনিক হওয়া, ঠিক না? অথচ বলা হচ্ছে তুমি ওকে বলো তুমি ওর, তোমরা যাও ওর নেতৃত্বে তোমার ইমামতে সালাত আদায় করো। আল্লামা ইসমাইল চিন্তা, ইয়ে আমার চাষা কি নির্দেশ দিলেন, এটুকু কি প্রশ্ন আর কি জবাব। গেলেন এবং দিল্লির যত নাম করে আলেম সবাইকে উনি ডাকালেন, সৈয়দ আহমদকে বললেন, বাবা যাও ইমামতি করো। উনি তো থতমত খেয়ে গেছে, আমার উস্তাদদের সামনে ইমামতি করবো? হ্যাঁ তোমার নির্দেশ যাও। উস্তাদের অবদ্ধত করার চিন্তা কখনই আগেকার যুগের ছাত্ররা করত না। এবার এসে রিপোর্ট দিয়েছে চাচার কাছে, চাচা তার সালাতের নিয়মটা এই, এত সুন্দর খুশু খুজুর সঙ্গে উনি সালাত আদায় করলেন যে আমি নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি। আল্লামা আব্দুল আজিজ দেহলভি বললেন, যাও ওকেই আমির বানাও, তোমরা তার অধীনস্থ মামুর হও। দুনিয়া হতভম্ব হয়ে গেছে যে একটা জাহিল ছাত্র মাত্র দুই বছর পড়েছে দিল্লিতে, আর তাকে যারা পড়িয়েছে তারা হচ্ছে তার অধীনস্থ মামুর। ইসলামের ইতিহাস, আহলে আন্দোলনের ইতিহাস বুঝিয়ে দিয়েছে যেখানে ডিগ্রি পয়সা করি পদমর্যাদার কোনো মূল্য নাই, সিরাত তাকওয়ার মূল্য বেশি। সালাতের মধ্যে যার যত খুশু খুজু আছে সেই মুসলমানদের নেতা হবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার থিসিসের মধ্যে এগুলো আপনারা পাবে। সফল কাম মুমিন সেই আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, প্রথম গুণ হচ্ছে সে তার সালাতের মধ্যে খুশু খুজু থাকবে, তন্ময় তদ্গত ভাব থাকবে, সালাতে ডুবলে হারিয়ে যাবে দুনিয়া, এটাই হলো মুসল্লির বাহ্যিক নমুনা। তিন নম্বর, দু নম্বর হচ্ছে আল্লাযীনাহুম আনিল লাগবে মুগরিদুন, যে ব্যক্তি বাজে কাজ থেকে এড়িয়ে চলে। বাজে কাজ থেকে এড়িয়ে চলার গুণ খুব কম লোকেরই আছে, এটাকে দুই নম্বরে নিয়ে এসেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে। দশটা আটটা গুণের মধ্যে দুই নম্বর গুণ হচ্ছে এটা, এরপরে এনেছে জাকাতকে, জাকাত তো ফরজ, এটা তিন নম্বরে নিয়ে চলে গেছেন। চিন্তা করেন তো, যে বাজে কাজ থেকে দূরে থাকে, বাজে কাজের সংজ্ঞা কি, একটি বিশ্ববিখ্যাত অভিধানবিদ আল্লামা রাগব ইস্পাহানি, আল্লামা কাফাবি, এরা এক বাক্যে আরবি ভাষার সর্বোচ্চ ব্যক্তি বলে পরিচিত। তাদের সংজ্ঞাগুলো সামনে রাখলে বুঝতে পারবেন। কাফাবি বলছেন, কুল্লু বাতিলিন আল্লাহ আনিল খাইর ওমিম্মা ইয়ানি ফাহু আল্লাহু, প্রত্যেক বাতিল কাজ যা কল্যাণ কাজ থেকে দূরে রাখে মানুষকে, এবং বাজে কাজে প্রলুব্ধ করে, ওটাই হচ্ছে লাহ, লাহু লাহু ফালতু কাজ। আল্লাহ রাঘব ইসবাহানি বলছেন আল্লাহ ওয়া ইয়ানশাগাল আল ইনসান মিম্মা ইয়ানিহি মিনাল আফআলে মা লা ফায়দাতা ফীহা ওয়া ইয়াকুনু যালিকা বিল ইরাদা আনিল হাক্কি ওয়াল ইকবাল আলাল বাতিল মিম্মা লা ইয়াকসুদু বিহি মাকসাদান সহীহান শারআন। বাজে কথা বাজে কাজ এর সংজ্ঞা হচ্ছে এই যে মানুষ এমন কাজ করবে যে কাজ করলে তার সামনে সত্যিকার অর্থে কোনো মাকসাদান সহিয়ান সত্যিকার কোনো উদ্দেশ্য নাই, আই মাকসাদান শারআন সহিয়ান শারআন শরিয়তগত দিক দিয়ে যার কোনো মূল্য নাই, গুরুত্ব নাই, কিছুই নাই, এমন কাজ যখন মানুষ করে ওটাই হলো বাজে কাজ। ওয়াকুনু যালিকা বিল ইরাদা আল হাক্কি ওয়াল ইকবাল আল বাতিল, আর এটা হক থেকে মানুষকে ফিরিয়ে নেওয়ার জন্য, বাতিলের দিকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। এই ব্যাখ্যা নিশ্চয় বুঝতে পাচ্ছেন কাকে বলে। এর একটা বাস্তব ঘটনা শুনিয়ে দিই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদের কাছে কোরআন শুনতে লাগলেন, তখন কুরাইশরা কি বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়াল গাও ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এই কোরআন শুনো না, হইচই করো, তাহলে হইচইটা গালেব হবে, বিজয়ী হবে, কোরআনটা পরাজিত হবে, কেউ শুনতে পাবে না। আল্লাহ জবাব দিলেন কি, ফালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল কি আযাবিন শাদীদিন, তারপর ফালা নাজিয়ান্নাম আসমা আল্লাযী কানু ইয়ামালুন, অবশ্যই আমরা তাদেরকে এমন আযাবের মজা চাখাইব, আযাবিন শাদীদ কঠোরতম শাস্তি আমরা তাদেরকে দিব, এবং এর বিনিময়ে আসব আল্লাদি মন্দতর ক্ষতি তাদেরকে আমরা করব যা তারা কাজ করেছে এর বিনিময় স্বরূপ। এগুলো বাস্তব প্রমাণ সেযুগেও আছে, এ যুগেও আছে। আনাস বিন নাদার ইরাকের বিখ্যাত মার্কেট নগরী হীরা, সেখানে গিয়ে নর্তকী খরিদ করে নিয়ে আসতো, যারা গান বাজনা ভালো বাজাতে পারত, এনে ওইসব গান বাজনা করতো, মেয়েদেরকে নাচাতো, লোক সব সেখানে ভিড় লাগাত যাতে কেউ আল্লাহ রসুলের কোরআন শুনতে না পায়। এটা হল ইরাদ আনিল হক ওয়াল ইকবাল আলাল বাতিল, হক থেকে মানুষকে ফিরিয়ে নেওয়া এবং বাতিলের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, এটাই হচ্ছে মূলত বাজে কাজ বাজে কথার মৌলিক সংজ্ঞা। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يرضى لكم ثلاثا ويسخط لكم ثلاثا, الله তোমাদের জন্য তিনটি ব্যাপারে খুশি হন এবং তিনটি ব্যাপারে ক্রুদ্ধ হন। يرضى لكم ان تعبدوا ولا تشركوا به شيئا, তিনি খুশি হন তোমাদের তিনটি ব্যাপারে। প্রথম হচ্ছে এই যে তোমরা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ইবাদত করবে না এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, শুধুমাত্র আল্লাহরই আনতা আবুদু হো, তাকে ইবাদত করবে। দুই, ওয়ান্তাআতাসমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে কোরআন এবং সহি হাদিসকে আঁকড়ে ধরো, হাবলুল্লাহকে আঁকড়ে ধরো, এবং এই ব্যাপারে তোমরা আপোষে কোনো মতভেদ মতবিরোধ দলাদলি করো না, এটার মৌলিক বিষয়। কোরআন এবং সুন্না হচ্ছে মানদণ্ড, মানদণ্ডের আলোকে নিজেদের সমস্ত গোলমাল মিটিয়ে নাও, খবরদার যেন দলাদলি করো না। আর তিন নম্বর খুশি হন, ওয়ান্তানা শাহু মান ওয়াল্লাহুল্লাহু আমরাকুম, আল্লাহ পাক তোমাদের মধ্যে যাকে আমির বানান তোমরা তার ব্যাপারে সবসময় তানা শাহু সুধারণা পোষণ করো। এই আমির রাষ্ট্রীয় আমির অবশ্যই সাংগঠনিক আমিরও হতে পারেন। এর ঠিক উল্টে আমাদের জীবনটা চলছে। যারাই এই তিনটা হাদিস অর্থাৎ আল্লাহ পাক খুশি হন যে তিনটা কাজে, এই তিনটা আবার মনে করে দিই। প্রথম হচ্ছে আনতা আবুদু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা সিলে আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না, এটা আমরা করি। আর দুই নম্বর হল আনতা আতাসমু বিহামদুলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা হাবলুল্লাহকে কঠিনভাবে ধরে রাখো এবং দলাদলি করো না, এটাও আমরা করি, আল্লাহকে খুশি হবে নাকি? আর তিন নম্বর ওয়ান্তানাসাহু মানাহুল্লাহ আমরাকুম, তোমরা আমিরের ব্যাপারে সুধারণা পোষণ করো, এটা আমরা মানি না। অতএব আল্লাহ পাক আমাদের খুশি না ধরে নিতে হবে, কারণ এই তিনটে কাজ আল্লাহ খুশি হয়, তো এই তিনটে কাজই আমরা করি না। এবার আসেন, আল্লাহ ক্রুদ্ধ হন তোমাদের তিনটে কাজে, এক কিল ও কাল, কাজ নেই কাম নেই, খালি গল্প গল্প, গল্পের শেষ নেই। পরশুদিন এক আলেম আমার কাছে আসছিলেন, তিনি গল্প বললেন, স্যার একজন ব্যক্তি আমার সঙ্গে 4 মাইল হাঁটল, তো 4 মাইল হেঁটেও একজন ব্যক্তির সম্পর্কে তিনি গল্প করতে আসছেন, 4 মাইলে তার শেষ হয়নি, পায়ে হেঁটে আসছে, কিন্তু এরপরেও ভাই একটু দেন একটু দেন, একটু বাকি একটু বাকি আছে, মানে এত কি বললো তোমার সঙ্গে, 4 মাইল ধরে হাঁটতে কমপক্ষে 1 ঘন্টা সময় লেগেছে। স্যার তার যে কত কথা যে ও জানে, এরকম কিছু লোক আছে দেখবেন, খেয়াল করি কোন জায়গায় বসলে ওর মুখ দিয়ে কত যে কথা বের হয় আল্লাহ পাক ভালো জানে, সারাদিন মুখস্থ করলেও শেষ করতে পারবো না, কিন্তু ওর কথা শেষ হবে না, এরকম কিছু লোক আছে, আলতু ফালতু কথা বললে সময় কাটাবে। অবশ্যই এগুলো লোক দরকার হয় বিয়ের মজলিসে, লোক মাথায় রেখে খানা দেরি হয়, এই সময়টা কাবা কাটাবে কি দিয়ে, এরকম গল্প বাগিস কিছু লোককে গ্রামাঞ্চলে ভাড়া করে, তুমি না গেলে জমবে না, আছে না কিছু লোক, গোপাল ভাড়ার গল্প, এ তোর গল্প, ওর গল্প, তার গল্প, দুনিয়ার সংবাদপত্রের গল্প, আমেরিকাতে শুরু করে বাংলাদেশ পর্যন্ত দুনিয়ার প্রেসিডেন্টের গল্প সব বলবে, ও মানে ও সব জানতা, এরকম লোকের আমরা প্রয়োজন মনে করি যখন বাজে কাজে আমাদের সময় ব্যয় হয়, প্রয়োজন মনে করি সেই সময়, এগুলো আল্লাহ পাক পছন্দ করেন না। আর 2 হলো কাসরাতের সওয়াল, খালি প্রশ্ন খালি প্রশ্ন, হায় আল্লাহ, যারা অধিক অধিক প্রশ্ন করে তারা মানুষের কালে খুঁটি ধরে, ভালোটা টের পায়। একটা মানুষ আল্লাহ পাক শুধু খারাপ দিকে দুনিয়া পাঠিয়েছে নাকি, তোমাদের ভালো নাই, ও ভালোটা দেবে, খালি খারাপটা টের পায়, আর খালি প্রশ্ন করে, এই প্রশ্ন সেই প্রশ্ন। আবার দিনদাররা ওরকম ফালতু প্রশ্ন করে যে আমরা এখন টের পাচ্ছি, হটলাইন খুলি, আলতু ফালতু প্রশ্ন সব। স্যার তবলি ইস্তেমা শুনছে নাকি 28 তারিখে হবে, ডেট ঠিক আছে, আমাকে প্রশ্ন করছে ফজরের আগে ঘুম ভাঙিয়ে, এই প্রশ্ন করছে একটা জেলা থেকে, হ্যাঁ বাবা ডেট ঠিক আছে, তোমার মাথা ঠিক আছে তো, এখন কটা বাজে জানো, চিন্তা করুন, এটা কি কাসরাতের সওয়ালের মধ্যে এটা পড়ে না, ওর টাইম টেবিল নাই, ওর হঠাৎ খেয়াল হয়েছে, তাই তো ডেটটা ঠিক আছে, আমির সাহেবকে জানলে আমি কনফার্ম হতে পারবো, পত্রিকায় পোস্টারে অনুষ্ঠানে ভুলও তো লিখতে পারে, এইগুলো কাসরাতের সওয়াল, মনে আসলো করে দিল। গত জমা খদ্দের বৈঠকে নেমে আসছি, স্যার স্যার একটা প্রশ্ন, আমি বলছি না জানে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে হবে, লোক তো ভিড় ধরে কাছে আসতে পারছে না, বলছে কি স্যার রুকুতে গিয়ে এই পিঠ কতটা ব্যাঘাতি হবে, আমাদের তোমার আমি কি বলবো, মনে লাঠি লাগবে, এক পিঠে দেখা দেয় তো পিঠটা কতটা ব্যাঘাতি হবে, চিন্তা করেন এরকম মানুষ আছে, মানে মহাদিনদার, ও দিনের হিসাব নেই। এগুলো কাসরাতের সওয়াল, হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি নেকির উদ্দেশ্যে সত্যিকার অস্ত্রে সত্যিকার অর্থে একটু জানার বিষয় থাকে, তারা কিন্তু কাসরাতের সওয়াল হয় না, জ্ঞানীরা সংক্ষিপ্ত প্রশ্ন করে। মনে রাখবেন আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তের জীবনে সাহাবায়েকরা মাত্র 13টা প্রশ্ন করেছিলেন, বলুন সুবহানাল্লাহ, হাজার হাজার সাহাবী মাত্র 13টা প্রশ্ন করেছিলেন, এবং প্রতিটি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ কোরআনে এসে গেছে, ইবনে আব্বাস নিজে বলছেন, তারা নবীর সামনে কত ভদ্রভাবে থাকতেন, তিনি না বললে তারা বলতেন না, নিজেরা জানতো কিন্তু বলতো আল্লাহ রসুল আলাম, বিদায় হজের ময়দানে খদ্দা দিচ্ছেন, বিদায় বলো তো এটা কি মাস, সবাই তো জানে কি মাস, তাই না, ঈদুল হজ মাস, কিন্তু জবাব দিচ্ছে কি আল্লাহ রসুল আলম, আল্লাহ এবং রসুল অধিকতর অবগত, তখন আল্লাহ রসুল বলছেন এ তো জিল হজ্জা, না এটা কোন দিন, সবাই তো জানা যাচ্ছে জুমার দিন সেদিন ছিল, আল্লাহ রসুল আলম, মানে সাহাবাদের ইচ্ছা আছে আল্লাহ রসুল বাদে নতুন কোন কথা বলবেন, চিন্তা করুন সাহাবায়ে কিরাম কত ভদ্রতার সঙ্গে আল্লাহ রাসূলের সামনে কথা বলতেন। ঠিক এটাই তো মুরব্বীদের সঙ্গে ছেলেদের সম্পর্ক এরকমই হওয়া উচিত, শিক্ষকের সামনে ছাত্রের সম্পর্ক এরকমই হওয়া উচিত, বাপের সামনে সন্তানদের সম্পর্ক ঠিক এরকমই হওয়া উচিত, পরস্পরের শ্রদ্ধা এবং ভালোবাসা। এটা যদি না থাকে দুনিয়া কিছুই থাকবে না, খালি প্রশ্ন খালি প্রশ্ন। এটা আল্লাহ খুব ক্রুদ্ধ হন, ভাষাটা হচ্ছে এসখাত, ক্রুদ্ধ হন। আর তিন নম্বর ইজাআতুল মাল, অহেতুক মাল খরচ করা, এটা আল্লাহ পাক অত্যন্ত ক্রুদ্ধ হন। কারণ মাল আল্লাহ দিয়েছেন, মাল খরচ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা করছেন, আপনি আলতু ফালতু কাজে মাল ব্যয় করতে পারেন না। এটা এই হাদিসে সামনে রাখার পরে চলুন সামনে আগাই আমরা। তা তিনটা ব্যাপারে আল্লাহ পাক নাখোশ হন। তিনটা প্রথম হলো কি, কিলো কাল, আজে বাজে গল্প। দুই নম্বর কাসরাতের সওয়াল, অধিক অধিক অধিক প্রশ্ন। আর তিন নম্বর ইজাআতুল মাল, মাল খরচ করা, অহেতুক মাল নষ্ট করা, খরচ তো করা তো না, ইজাবান নষ্ট করা। কি কি কারণে মানুষ এগুলো করে? প্রথম কারণ হলো মালের মহব্বতে, এগুলো করলে পয়সা ইনকাম করা দেয়। অধিকাংশ মানুষ কথায় ভুলে যায়, সব কাজেই মিথ্যা কথা চলছে। প্রতিদিন পত্রিকা আপনারা দেখবেন সুন্দর সুন্দর কথার প্রলোভন দিয়ে কত প্রতারক চক্র এসে গেছে বাংলাদেশে, তারা হাজার হাজার মানুষকে ঠকাচ্ছে, হাই হাই কোম্পানি এসে গেছে, কোটি কোটি টাকা মানুষের পকেটে হাতিয়ে নিচ্ছে, হঠাৎ অভিষ্ট ব্যবসা উধাও হয়ে গেছে। যে ব্যবসায়ী বেশি বেশি প্রতারণা করতে পারবে সে ব্যবসায়ী বেশি টাকা ইনকাম করতে পারবে। মালটা একেবারে পচা মাল, ও বলে এসছে সেরা মাল আমার মালের মধ্যে নাই, তরমুজগুলোর মধ্যে সবচেয়ে পচা তরমুজটা আলে মানুষকে দেখে দেবে, যে আলে মানুষের একটু বোকা হয়, সরল সিধা হয়, হুজুর হুজুর করে একেবারে মাথা চলে, হুজুর আপনার সঙ্গে আমি কি কোনো বাজে কথা বলতে পারি, আমার কি দুনিয়া আখেরাত কিছুই নাই, দেখেন হুজুর আমার মালের শ্রেষ্ঠ তরমুজ এইটা, বাড়ি এনে দেখলাম এক আর পচা দি গ্রেট, পুরাটাই ফেলে দিতে হল। এই যে বেশি কথা বলে বলে মানুষকে প্রতারণা করে, উদ্দেশ্য কি, পচা মালটা খাঁটি বলে বেচলে টাকা বেশি। এই হব্বুল মাল, এই ধোকা, এই মালের ধোকায় পড়ে মানুষ কোরআন হাদিস পরিত্যাগ করে, এই মালের ধোকায় পড়ে এমনকি দুনিয়ার মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত খোদবাই একা দাঁড় করিয়ে চলে গেছে। শুনলে আপনার আশ্চর্য হবে, আল্লাহ রসুল খোদবা দিচ্ছে, মুসলিম সব ভাগবত, মাত্র দশ বারো জন ছিল, তারপর আশা চলে গেল। কিসের মহব্বতে? মালের মহব্বত। ওয়াইদার আউতিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা ক্বাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাস লাহবে ও মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। সূরা জুমার শেষ আয়াত এটা। আল্লাহ পাক বলছেন আল্লাহ কিছুই গোপন করেন, এটা একটু লজ্জার ব্যাপার না, সাহাবীদের কোনো দোষ বলাটা কি ঠিক, কিন্তু আমাদেরকে বলে দিলেন যে তোমরা এরকম তারা হয়েও না। সাহাবীরা যে মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না, তারা পীর মাশায়েখ ছিলেন না, বলে দিলেন। আসলে আমাদের মতো তো না যে সবসময় মাল পাওয়া যায় অ্যাভেলেবল। সে যুগে সিরিয়া থেকে মাল আসতো, হয়তো একটা কাফেলা আসছে, মানুষ ক্ষুধার্ত, মানুষ সবাই অভাবী, ওই মালটা যদি আমি আগে গিয়ে না নিতে পারি, পিছনে গেলে হয়তো আমার ভাগ্যে মাল হবে না, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, সংসারে অভাব দেখা দেবে, কি করব। এই জন্যে মানুষ বাধ্য হয়ে যায় মাল কিনতে, আল্লাহ পাক এটা পছন্দ করেন নেই। জুমার খতবা দিচ্ছেন আল্লাহ নবী স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ খতিব তিনি, আর তার খতবা রেখে তোমরা চলে যাচ্ছ, আল্লাহটা পছন্দ করেন নেই। তা আল্লাহর ভাষাটা বলছি, ওয়াইদার আউতিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা, যখন তারা দেখল তিজারাত মানে কি ব্যবসা, মানে দেহেদুল ফলবি মাল নিয়ে আসছে, মাল কাপড়ের গাইড নিয়ে উটির পিটি করে নিয়ে আসছে, দেখে এসে মুসলিম দৌড়াইছে আগে মাল নিতে হবে। আবার লাহবান আর সেই সময় আছে হয়েছে ওই একেবারে ছেলে বিলে যে আছে দৌড় ঝাঁপ হয়েছে লাগছে, এটা লাহবান। ইনফাদু ইলাইহা, দৌড়লো সব মানুষের দিকে, ও তারাকুকা ক্বাইমা, আর ওরা তোমাকে ছেড়ে গেল একাকি দণ্ডায়মান অবস্থায় মেম্বারের উপরে। বাচ্চারা খেয়াল করছেন, বল তুমি ওদেরকে বলে দাও মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যা আছে তাই খেলাধুলা খেল তামাশা এবং ব্যবসার চাইতে অধিকতর উত্তম। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন শ্রেষ্ঠ রুজি দানকারী। যদি আল্লাহ রসুলের খদ্দা শুনে মানুষ মাল্লভে চলে যেতে পারে, এ যুগে কোরআন হাদিসে মানুষ চলে যাবে না, না গেলে বুঝতে হবে ব্যতিক্রমী ঘটনা। হ্যাঁ, সেদিন কিন্তু আবু বকর পালান নেই, ওমর কিন্তু পালান নেই, যারা আগামী দিনে নেতা হবে, আল্লাহ পাক তাদের অন্তরকে ইসলামের জন্য এমন দৃঢ় করে দিয়েছিলেন, তারা কিন্তু আমার রসুলকে ছেড়ে পালান নেই। কিসের মাল? আল্লাহ রসুল দোয়া করলে ওরা মাল আমার এমনিতে হয়ে যাবে, তাদের আকিদা কত জোরালো ছিল, এই মাল আসছে আবার মাল আসবে, তা কি আছে, তাহলে আমি আমার রসুল খদ্দা শুনে চলে যাব? সবাই কিন্তু ইমানদার, দয়া করে কেউ উল্টো পাল্টা বুঝবেন না, প্রত্যেক সাহাবী ন্যায়নিষ্ঠ, কুল আসাহাবাদ কুল্ল আদুল, কিন্তু এরপরেও তারা ছিলেন মানুষ। তাই অভাবের তাড়না, মালের প্রতি আকর্ষণ আমাদেরও যেমন আছে তাদেরও তেমনি ছিল, তাদেরকে অতিমানব মনে করা হবে না, কিন্তু এর মধ্যেও আল্লাহ পাক উঁচু নিচু ভেদাভেদ করে দিয়েছেন। তিলকার রসুল ফাদ্দাল্লাহ বাদহুম আলা বাদিন, রসুলদের মধ্যেও যেমন আল্লাহ পাক একেবারে কম বেশি করেছেন, সাহাবিদের মধ্যেও একেবারে কম বেশি করেছেন, এটা এর দ্বারা এটা বোঝা ঠিক হবে না যে সাহাবিরা একবার বাতিল ছিলেন। জি না, খবর দিয়ে এক চিন্তা করেন, কখনই করবেন না, একটা করলে গুনাগার হয়ে যাবেন। তবে শ্রেষ্ঠত্বের সম্মান সবসময়তেই আছে, আর এই জন্য পরবর্তীকালে যারা শ্রেষ্ঠ হবেন, আল্লাহ রসুলের চেয়ারে বসবেন, ওই স্থানে দাঁড়াবেন, যারা খলিফা হবেন অর্থাৎ তাঁর প্রতিনিধি হবেন, তাদেরকে তো অবশ্যই আল্লাহ পাক কিছু শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন, গুণাবলী দিয়েছেন, যেন আবু বকর জাননি, ওমর জাননি, তাদেরও তো রুজির প্রশ্ন ছিল, তাই না? যুদ্ধের সময় এসেছে, আল্লাহ নবী বললেন তোমরা কে কি আছে নিয়ে আসো, বসে আছেন মসজিদে, আবু বকর এসছেন, কি আবু বকর এত মাল নিয়ে আসছো, বাড়িতে কি রেখে আসছো? বলতে কিছুই রেখে আসে নাই, আমার আল্লাহ এবং তোর রাসূলের মহব্বতকে রেখে আসছি, সব নিয়ে চলে আসছি। ওমর এসছেন, কি ব্যাপার ওমর এত মালামাল, বলতে আমার পরিবারের জন্য অর্ধেক রেখে আসছি, অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। দুনিয়ার ইতিহাস দেখে নিলেও অবশ্যই আবু বকর প্রথম হয়ে গেল, এবং এর জন্য পরে আবু বকর প্রথম খলিফা হলেন, এবং ওমর পরে দ্বিতীয় খলিফা হলেন, এগুলো ইতিহাস দেখতে হবে না? অনুরূপভাবে আমরা যারা মুসল্লি আছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই দিনদার পরহেজগার মুসলমান, এর মধ্যেও উঁচু নিচু সবসময় প্রতিযোগিতা থাকবে, শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা প্রতি মুহূর্তে করে যেতে হবে, শ্রেষ্ঠদের মধ্যেও শ্রেষ্ঠতম হতে হবে। এর প্রতিযোগিতা যতদিন থাকবে ততদিন ইমানদারদের মধ্যে ইমানের জাজবা আরো বৃদ্ধি প্রাপ্ত হবে, হ্রাস প্রাপ্ত হবে না ইনশাআল্লাহ। আর দুই নম্বর কারণ, ইয়া আনিল হক, হক থেকে দূরে যাওয়ার জন্য মানুষ খেল তামাশায় ব্যস্ত হয়ে পড়ে, যখন মানুষ হক শুনতে না পায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون, কাফেররে বলতো তোমরা কখনো এই কোরআন শুনো না, বরং তোমরা হইচই করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। আল্লাহ বললেন ফলানুযীকন্নাল লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়ালা নাজযিয়ান্নাহুম আসওয়াল লাযী কানু ইয়ামালুন, অবশ্যই আমরা কাফেরদেরকে কঠিন স্বাদ চাখিয়ে দেব, কিসের? আযাবান শাদীদা, কঠোরতম আযাবের স্বাদ আস্বাদন করাবো। ওয়ালা নাজযিয়ান্নাহুম, তাদেরকে বদলা দেব, আসওয়াল লাযী, মন্দতম বদলা, কানু ইয়ামালু, যেসব আমল তারা করেছে তার বিনিময়ে প্রতিফলস্বরূপ। অত আমরা সঙ্গে সঙ্গে প্রতিফল পাই না, পরে কিন্তু পাই। আপনারা যেদিন ক্রিকেট খেলা দেখতে বসেন, বলেন সারাদিন কি কোনো কাজ করেন? এটা কারা করে? হব্বুল মাল আছে বড় লোকদের, যারা ব্যবসায়ী শ্রেণী, তারা এই ক্রিকেট থেকে কোটি কোটি টাকা ইনকাম করে। দর্শক থাক বা না থাক, ওদের টাকা ঠিকই হবে। যারা জুয়াড়ি, তারা জুয়া বাজি ধরে, তারা কোটি কোটি ইনকাম করে, মাঝখানে পড়ে আপনার সময় নষ্ট করে, আপনার বহু প্রোগ্রাম বাতিল করে দেয়, আপনার ছেলেপিলের লেখাপড়া বন্ধ হয়ে যায়, আপনার স্ত্রী আপনার অসুস্থতার দিকে দেখার সময় পায় না, আগে খেলাটা শেষ করে নেই, এমনকি অসুস্থ বাপ কাতরাচ্ছে বিছানায় পড়ে, তাকে সেবা করার জন্য সন্তান যাওয়ার সময় পায় না, খেলাটা শেষ, একটু একটু খেলা শেষ হয়ে গেল প্রায়, এমনি করে অসংখ্য ক্ষতি আমাদের জীবনে প্রতি মুহূর্তে আসে। এই যে কদিন আগে যে আপনারা বৈশাখ করিয়ে আলেন, এখনো বৈশাখ মধ্যে শেষ হয়নি নাকি? আর বোধহয় দু একদিন আছে, যে কত বড় ফালতু কাজ করলেন আপনার হিসাব আছে? এই খেল তোমাশা মানুষ পাগল হয়ে যাচ্ছে। কালকে ছবি দিয়েছে এবার যে ব্রাজিলে যে খেলা হবে বিশ্ব কি যেন বলে ওটাকে, বিশ্ব চ্যাম্পিয়ন হবে সেখানে, আল্লাহ ভালো করে খেলা মেলা ওটা বুঝি না, সেখানে পুরো রাস্তা রাঙিয়েছে, খেলা হবে কবে ঠিক নাই, রাস্তা রাঙানো শেষ, রাস্তার ধারে যত গাছ আছে গাছ সব রাঙানো শেষ, সে রাঙানো ছবি দিয়েছে, ওই রাস্তা সব লালে লাল হয়ে গেল। এই এত লক্ষ লক্ষ টাকা ব্যয় দিয়ে লাল করা হলো, মানুষের পেটে নেই ভাত। ওই রাস্তায় চলতে গেলে লিখছে সাবধান, যারা ব্রাজিল যাবেন পাঁচটা ব্যাপার সাবধান, প্রথম হলো এই পকেট সাবধান, দু নম্বর হলো এই ইজ্জত থেকে সাবধান, খুশি করে যে কোনো মেয়েকে ধরে যেখানে সেখানে নষ্ট করবে সাবধান। তাহলে থাকলে ওটা কোনটা বাবা, টাকাও গেল ইজ্জত গেল, মানুষ কেন কি জন্য যাবে? এগুলো হলো খেল তামাশা। আরে সমস্যা কি, ফুর্তি করো, আজকে খেলার দিন, বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস, রাত অন্ধকার করে দিয়ে চলো ফুর্তি করো। এই সব হলো খেল তো শয়তানি কারবার, এই সবগুলো ফালতু। এই ফালতু কাজগুলো বন্ধ করার জন্য সরকারিভাবে অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল, আমরা নেই নাকি। আর আমরা যারা জনগণ হয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে আদৌ হুঁশিয়ার করতে পারি নাই, চলে যাচ্ছে সেখানে। এবং যারা তরুণ বয়সের ছেলে মেয়ে আছে তারা এই ব্যাপারে একেবারে অবহেলা করে, বলে এগুলো কিছুই না, একটু খেলাধুলো করছে। সচক্ষে দেখা আছে আমার অনেক টুপি দাড়িওয়ালা মানুষ একসঙ্গে কোচে উঠেছি, মেয়েটি পড়েছে স্ক্রিন ড্রেস, তার দেহের কিছুই বন্ধ নাই, সব দেখা যাচ্ছে। আর পাশে বাবা বসে আছে মাথায় গোল টুপি, সাদা দাড়ি, লম্বা জামা গায়ে দিয়ে, মা আশাল্লাহ কেমন কি যেন একটা, তো হাতে তসবিটা দেখি না, এটা খেলে বাকি ছিল মনে হল বুড়াকে আচ্ছা রকম ধমকাই দিই। কোচের মধ্যে মানুষ কি বলি, বাবা মেয়ের কাপড়গুলো পড়ি তুমি পড়া, তোমার কাপড়টা মেয়ের গাওয়ে দাও, এটি বলা দরকার ছিল। ও টাকাটা দিয়েছে বাবা কিনছে টাকাগুলো, মেয়ে একটু শখ করেছে, আব্বা সবাই পরে আমাকে একটা কিনে দেন না। মেয়ে যদি এভাবে বলে বোধ হয় খুব সৎকার 98 জন বাবা দুর্বল হয়ে যাবে, কারণ মেয়েরা বাবার কাছে দারুণ প্রিয় আর ছেলেরা মায়ের কাছে বেশি প্রিয়। উল্টা কিন্তু কারবারটা উল্টা, ছেলেরা মায়ের কাছে প্রিয় আর মেয়েরা বাবার কাছে প্রিয়। এ সবাই সমান নয়, কিন্তু সেদিকে যে মানুষের আগ্রহ বেশি, মেয়ে যদি কিছু চায় যতই খারাপ হোক না কেন ওই আবদার বাবা পূরণ করবেই। আমার তো মনে হলো ওই লোকটা তাহাজ্জুদ করে মুসলিম হবে, এত চমৎকার পোশাকে মনে হচ্ছে এসে পরেশগার লোক কোচের মধ্যে নাই, কিন্তু পাশেই তাকে মেয়ে বসানো দেখে বুঝলাম এর মতন বেয়াদব লোক কোচের মধ্যে নাই, কারণ আবদার। এইভাবে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করি। কি কি ক্ষতি হবে কয়েকটা ধীরে ধীরে আপনাদের বলে দিই, মাথা ঢুকে নেওয়ার চেষ্টা করবেন। এক নম্বর ক্ষতি হবে খেল তামাশার মধ্যে যদি ঢুকে পড়েন, তাহলে সখাতুন্নাস, মানুষ আপনাকে কিন্তু ভালোবাসবে না, আপনি মানুষের ক্রোধের শিকার হবেন। যে এই লোকটা এত কোটি কোটি টাকা নষ্ট করতে পারে, আমি যে যখন 10 টাকা চাই তখন বললে মাফ করো, কোনো গরিবের সে উপকার করে না, সত্যিকার অভাবগ্রস্তকে সে অভাব মিটায় না, অথচ বাজে কাজে সময় নষ্ট করছে, মানুষের ক্রোধের শিকার সে হবে। দুই, সে আল্লাহ থেকে দূরে চলে যাবে, মানুষের মহব্বত থেকে সে দূরে চলে যাবে। তিন, ওই ব্যক্তি আজ হোক কাল হোক ধ্বংসের কিনারে পৌঁছে যাবে। দেখছেন না ঢাকায় 7 জন মানুষকে হত্যা করো তার পিপাসা মেটেনি, 25 বছর আগে ছিল সে বাসের হেল্পার, এখন 25 বছরের মধ্যে রাজনৈতিক দলগুলোর ছত্র ছায়া থেকে সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে সরাসরি বলবো এখন সে নারায়ণগঞ্জের সেরা ধনী, এবং সে সরকারের বড় বড় মানুষগুলোকে ক্যাপচার করার ক্ষমতা রেখে কোটি টাকা ব্যয় করছে। ভেবেছিল আমি নিষ্কৃতি পেয়ে যাব, নইলে আমি মরবো, এই চিন্তা কেউ করে? এখন সে হালাকের পর্যায়ে এসে যাচ্ছে, আজ হোক কাল হোক আমরা আশা করি এবং দোয়াও করবো এই শয়তান যেন অবশ্যই হালাক হয়ে যায়, কারণ এর মতো শয়তান থাকলে আরো বহু 7 জন বহু মানুষের সে হত্যা করবে। ইউজবল হালাক, এর জন্য হালাক অজীব হয়ে গেছে, এবং যারা এইসব বাজে খরচ করে তারা একদিন হালাকেতে চলে যায়। 5 নম্বর, এটা একটা বড় দলিল যে ওই লোকটা পাগল, তার জ্ঞান যে অত্যন্ত অগভীর, সে যে অত্যন্ত হালকা জ্ঞানের অধিকারী, এটাই প্রমাণ হবে। কারণ কোন জ্ঞানী মানুষ বাজে কথা বলে না, বাজে খরচ করে না, বাজে কাজে সময় ব্যয় করে না। আর পাঁচ নম্বর হচ্ছে মজহুরমে মজাহের সু, সে যে একটা মন্দ কাজের লোক, মন্দ স্বভাবের লোক, তার মন্দটাকে সে প্রকাশ করে দিল যে আমি একটা মন্দ লোক, বাজে কাজে পয়সা ব্যয় করি। ও ভাবছে লোকে খুব খুশি হচ্ছে, আসলে খুশি হচ্ছে না। দুর্ভাগ্য, এই মন্দ লোকেরাই এখন মানুষের কাছে ভোট চাচ্ছে বেশি, ভোট পায় বেশি। ইন্ডিয়াতে যত লোক ভোটে দাঁড়িয়েছে, হলিউড তারকা, বলিউড তারকার বড় বড় সব এমপি পদে দাঁড়িয়েছে না, পুরুষ লোকও দাঁড়িয়েছে, মহিলা লোকও দাঁড়িয়েছে। মানে উদ্দেশ্য হল তার ভক্তদের ভোট কালেকশন করা। আর ওদের ভক্ত বেশি, কারা বেশি? কোন ভালো লোকের বেশি না দুষ্ট লোকের বেশি? তো পরিষ্কার বোঝা যায় কারা বেশি। আর গণতন্ত্রে তো ভালো মন্দ দেখা দেখি নাই, ইলিশ মাছ যে দ পুঁটি মাছেরও সেই দ। অতএব একটা ভোট বেশি হলেই হলো। অতএব বলিউড তারকা কি, বলিউড মানে কি বলে, হলিউড মানে কি বলে আপনি ভালো বোঝেন। এই সমস্ত তারকারাই সব চলে এখন এমপি, দুদিন পরে এরা হবে মন্ত্রী, তারপর হবে আপনার মাথায় লাঠি মারা লোক। এই তো খেলা চলছে। লাহ ও লাভ থেকে আমাদের দূরে থাকা ছাড়া উপায় নাই, এবং এইগুলো আমাদের জীবনের বহু সময় এবং শ্রম এবং মাল সম্মানকে নষ্ট করে দিচ্ছে। শুধু যদি আমরা বাজে কথা বাজে কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারতাম, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের দিয়ে অনেক অনেক কাজ নিতেন। পরিশেষে নসিহত করব, এমন কোনো কথা বলে লাভ হবে না যে কথায় কোনো পরকালে নেকি নাই, সে কথা আমরা যেন না বলি। দুই, যে কাজে আখেরাতে কোনো কল্যাণ নাই সে কাজ যেন আমরা না করি। আর তিন, এমনভাবে পয়সা ব্যয় না করি যে পয়সা আমার ইহকালে পরকালে কোনো কাজে না লাগে। এখানে গিয়ে ইমাম আবু দাউদের একটা নসিহত আপনাদের শুনিয়ে দিই। আবু দাউদ শরীফের নাম তো আপনারা সবাই শুনছেন, তাই না? কুতুবে সিত্তার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ আবু দাউদ। উনি তার মুকদ্দমা শুরুতে লিখছেন, কাতাবতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সবাই, খামসা মিয়াত আলফ হাদিস, পাঁচ লক্ষ হাদিস আমি লিখলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে, যেগুলো আমার কাছে এসেছে পাঁচ লক্ষের মধ্যে হাদিস আমি লিখলাম। জামাতু মিনহু আরবাত আলাফ হাদিস, পাঁচ লক্ষের মধ্যে আমি বাছাই করে 4,000 হাদিসকে পৃথক করে সংগ্রহ করলাম, সংকলন করলাম। ওয়াকফিল ইনসান লি দীনিহি মিন যালিকা আরবাত আহাদিস, আমি মনে করি 5,00,000 থেকে 4,000 কেমন, আরে 4,000 থেকে মাত্র 4টি হাদিস একটা মানুষের দিনের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। হবে আমাদের এই 4টি হাদিস আপনারা মুখস্থ করে নেন, কাজে লাগবে। এক, ইন্নাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত পড়ার উপরে না কিন্তু নয়তনের উপরে নির্ভরশীল না। আপনার মনে যদি পাপ থাকে, বাহ্যিক আমল যত সুন্দর থাক, ওটা আল্লাহর কাছে কবুল হবে? হবে না। মানুষের কাছে কবুল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। সব কিছু নির্ভর করে নিয়তের উপরে। দুই নম্বর, মিন হুসনি ইসলামিল মারে তারকু মা লা ইয়ানিহি, সুন্দর মুসলমান তিনি যিনি বাজে কাজ বাজে কথা পরিহার করেন। আর তিন হল, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি, মুমিন কখনো পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অন্য ভাইয়ের জন্য ওইটা পছন্দ না করে, যতক্ষণ যেটা সে নিজের জন্য পছন্দ করে। ওনার দান করার সময় পসামালটা দেয় না, যদি 5টা আম থাকে যে আমটা পচে যাচ্ছে ওইটি দান করবো। এমনকি নিজের আত্মীয় স্বজন আসলেও সবচেয়ে ভালোটা নিজের জন্য রেখে খারাপটা আত্মীয়কে দেই, এটা আল্লাহ কবুল হবে? বুঝতে পেরেছেন? তার হাদিয়া পাঠান, হিসাব করে পাঠান। আর 4 নম্বর হচ্ছে, আল হালাল ও বাইয়ুনুন আল হারাম ও বাইয়ুনুন ও বাইনহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া আরযিহি। ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, মুত্তাফাকুন আলাইহ। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এবং দুইয়ের মধ্যে আছে বহু অস্পষ্ট বিষয়। যে ব্যক্তি অস্পষ্ট বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পারল, সে নিজের দিনকে হেফাজত করল। আর যে ব্যক্তি অস্পষ্ট বিষয়ে পতিত হল, সে কিন্তু হারামে পতিত হয়ে গেল। অন্য হাদিসে এসেছে, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দিগ্ধ বিষয় থেকে নিঃসন্দেহ বিষয়ের দিকে ধাবিত হও। এই চারটে হাদিস যদি কেউ মেনে চলে, ইমাম আবু দাউদ বলছেন আমি মনে করি তার দিনের জন্য এই চারটে হাদিসই যথেষ্ট। আবার মনে করে দিই, এক নম্বর হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। অতএব নিয়তটা খালেস করবেন আল্লাহর জন্য, খবরদার দুনিয়ার স্বার্থে যেন কোনো কাজ করবেন না। দুই নম্বর হচ্ছে হুসনে ইসলাম ইলমারে, সুন্দর ইসলাম হচ্ছে সেইটা মানুষের জন্য, তরকাহু মা আলা ইয়াহনিহে, আজে বাজে কাজ কথা থেকে দূরে থাকা। তিন নম্বর হলো লা ইয়াকুনুল মুমিনু মুমিনা হাত্তা ইয়ারদা লিআখি মা ইয়ারদা লিনাফসি, মুমিন অন্যের জন্য সেটাই ভালোবাসবে যেটা নিজের জন্য ভালোবাসে। আর চার নম্বর, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনহুমা মুশতাবিহাত, মধ্যবর্তী জিনিসগুলো অস্পষ্ট, অথবা অস্পষ্ট বিষয় থেকে আমি নিজেকে বিরত রাখবো। বাস এই চারটে হাদিস যদি আমরা ফলো করতে পারি, আবু দাউদ বলছেন মানুষের জন্য এই চারটাই যথেষ্ট। পাঁচ লক্ষ থেকে চার হাজার, চার হাজার থেকে চারটা, যিনি বলছেন অথবা মহাদ্দেশ আর জন্ম হবে বলে বিশ্বাস করবেন না, পাঁচ লক্ষ হাদিস মুখস্থ করা সম্ভব নাকি? আমরা তো পাঁচটাই জানি না। অতএব ভাইরা আমার, আসুন যাবতীয় বাজে কথা বাজে কাজ ফেলতে আমার চেয়ে নিজেকে দূরে রাখি। উত্তম মুসলমান লক্ষণ আল্লাহ পাক সুরায়ে ফোরকানের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইজা মাররু বিল লাগবে মাররু কিরামা, যখন তারা এখন আজেবাজে অনুষ্ঠানের কাজ পাশ দিয়ে যায় তখন ভদ্রভাবে এড়িয়ে চলে। গান বাজনা হচ্ছে, আমি কি করবো, বন্ধ তো করতে পারবো না, আমি খুব ভদ্রভাবে পাশ দিয়ে চলে যাব কিন্তু ওটাতে ঢুকবো না। আব্দুল্লাহ ইবনে উমার প্রখ্যাত সাহাবি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ গানের আওয়াজ আসলো, তখন কানে আঙুল দিলেন, সঙ্গে যে ছিল ভাই এখন গান দেওয়া শোনা যাচ্ছে, তো না আর শোনা যাচ্ছে না, কান আঙুল খুলে ফেললেন, ওটা বাজে জিনিস। ঠিক ধর্মের নামে বহু বাজে জিনিস হয় আমাদের দেশে। এখন একটু পরে দেখবেন মাইকে শুরু হয়ে যাবে প্রত্যেক মসজিদে, অধিকাংশ মসজিদে মিলাদের বয়ান শুরু হয়ে যাবে মাইকে, বাবা তুমি মসজিদে জিলাপি কদের লোকে খায়, তুই সেখানে বলতেন মাইক, তো মানে এই বাজে জিনিসটা সারা দুনিয়ার রটনা করে দিচ্ছে, ছড়াচ্ছে, চলছে এভাবে। ফজরের সালাতের পরে চললো মাইক, এইবারে ইয়ানবী সালাম আলেকা, চলছে এভাবে। আজানে আল্লাহ রসুল যা বলেছেন, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ, আজানে দোয়া আছে, দোয়ার সঙ্গে দিলাম কিছু বাড়িয়ে, এখন আবার দেখছি আর তার আগে আউজুল্লাহ বিসমিল্লাহ বেশ খানটি বলি, অত দোয়া ভাই মনে থাকে না, এত দোয়ারা শিখছে, কেউ আর বাংলায় বলে, কেউ আর ঘুম থেকে ওঠার দোয়া আছে না, কি বলে ওটাকে, দোয়াটা কি আলহামদুলিল্লাহ যে হাইয়ানা বাদ আমাদ অলাহ নুসুর দিল, টান মাইকে একেবারে, তার উনি ঘুম থেকে উঠলো, এবার ভাইরা ওঠেন, ফজরের টাইম হয়ে গেছে, দিয়ে এইবার এবার আজান দিল। এই যে কত এসব বাজে কাজের মধ্যে, বিলকুল বাজে, হাদিসের বাইরে যেটাই আছে সেটাই বাজে। মানুষকে বাতিল কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য শয়তান এগুলো ধর্ম নেতাদের মাথা দিয়ে মানুষকে ধর্ম নষ্ট করায়, ঠিক এমনি করে দুনিয়াদারদের মাথা দিয়ে আল্লাহপাক মানুষের দুনিয়া নষ্ট করায়। খেলাধুলা করে কোটি কোটি নষ্ট করছেন আপনারা, এগুলো দুনিয়াদারদের মাধ্যমে আল্লাহ মানুষের দুনিয়া নষ্ট করছে, আর ধর্ম নেতাদের মাধ্যমে আল্লাহপাক মানুষের ধর্ম নষ্ট, শয়তান মানুষের ধর্ম নষ্ট করে দিচ্ছে। সাবধান, যেখানেই যাবেন রুজু ইলাল কিতাবে ওয়াস সুন্নাতে সহিহা, অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে, যেখানে যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব, এর বাইরে সবই অপচয়, সবই অমিত ব্যয়িতা, সবই বাজে জিনিস। আল্লাহ পাক আমাদের সবাইকে বাজে খরচ বাজে কথা এবং বাজে কাজ থেকে বিরত তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।